أصبت طعام كل قفيز بدرهم جاز البيع في قفيز واحد عند أبي حنيفة إلا أن يسمى جملة قفزانها. وقال يجوز في الوجه له أنه تعذر الصرف إلى الكل لجهالة المبيع والثمن فيصرف إلى الأقل هو معلوم إلا أن تزول الجهالة بتسميه جميع القفزان أو بالكيل في المجلس. وصار هذا كما لو أقر وقال لفلان علي كل درهم فعليه درهم واحد بالإجماع. ولهما أن الجهالة بيدهما إزالتها ومثلها غير مانع كما إذا باع عبدا من عبدين عن المشتري إن المشتري بالخيار. ثم إذا جاز في قفيز واحد عند أبي حنيفة فالمشتري الخيار لتفرق الصفقة عليه. وكذا إذا كيل في المجلس أو سمى جملة قفزانها لأنه علم بذلك الآن فله الخيار كما إذا رآه ولم يكن رآه وقت البيع. ومن باع صبرة طعام كل قفيز بدرهم جاز البيع في قفيز واحد عند أبي حنيفة إلا يسمى جملة قفزانها. وقال يجوز في الوجهين له أنه تعذر الصرف إلى الكل لجهالة المبيع والثمن فيصرف إلى الأقل وهو معلوم إلا أن تزول الجهالة بتسمية جميع القفزان أو بالكيل في المجلس. وصار هذا كما لو أقر وقال لفلان علي كل درهم فعليه درهم واحد بالإجماع. ولهما أن الجهال بيدهما إزالتها ومثلها غير مانع كما إذا باع عبدا من عبدين على أن المشتري بالخيار. ثم إذا جاز في قفيز واحد من أبي حنيفة فللمشتري الخيار للتبرك الصفقة عليه. وكذا إذا كيل في المجلس أو سمى جملة قفزانها لأنه علم بذلك الآن فله الخيار كما إذا رآه ولم يكن رآه وقت এক বেড়ায় কইতাছে এই যে খাদ্যের স্তূপটা আছে এই স্তূপের থেকে তোমার কাছে গম আমি বেচব প্রত্যেক কাপিস একটা মাপ শের ধরেন মন্দির কাপিস কিন্তু অনেক বড় গালে নাম ৩০ শ এক কাপিস আর এক শ মানে লম্বা মাপ এটা কাপিসটা এটা কিন্তু এত বড় না দিয়ে আমরা শের ধরি মন ধরি কইলো যে এই যে খানার স্তূপ খাদ্যের স্তূপ আছে শস্যের যে স্তূপ আছে এখানে যে স্তূপ করা গম আছে এই গমের থেকে তোমার কাছে এই গম দিয়ে তোমার কাছে বেচলাম আর প্রত্যেক শের বা প্রত্যেক কাপিস বা প্রত্যেক মন বা প্রত্যেক কেজি এক টাকা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে একশো কপিজ হইতে পারে একশো শের হইতে পারে একশো মন হইতে পারে যেটাই হোক কম হইতে পারে বেশিও হইতে পারে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা কইলো এইভাবে যদি কেউ কোনো কিছু বিক্রি করে তাহলে এক কাপিজের মধ্যে বাই যায় যাবে এক শেরের মধ্যে বাই যায় যাবে এক কুনের মধ্যে বাই যায় যাবে এক কেজির মধ্যে ভাই যায় হ্যাঁ যদি বলে যে এই যে খাদ্যের স্তূপ আছে এক শের এক টাকা করে এখানে একশো শের আছে একশো টাকা তাহলে পুরাটার মধ্যে বাইর যায়। আর যদি পুরাটার কত মেকদার পরিমাণ যেটা আছে পুরাটা যদি উল্লেখ না করিয়া শুধু খালি বলে যে স্তূপের থেকে প্রত্যেক শের এক টাকা করিয়া তোমার কাছে পুরা স্তূপ বেচতেছি, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক হলো এক শেরের মধ্যে এক কাফিজের মধ্যে বাই জায়েজ হবে আর বাকি দুই মধ্যে বাই জায়েজ হবে। সাহেব আইনে বলে যে যদি কেউ বলে এইভাবে যে স্তূপের থেকে স্তূপের গমগুলি তোমার কাছে বেচলাম এক কপিজ এক টাকা করিয়া পুরাটা, তাহলে পুরাটার মধ্যে বাই জায়েজ। আর এই কথাও যদি বলে যে এখানে যে স্তূপ আছে এক টাকা করিয়া সে তোমার কাছে বিক্রি করতেছি একশো শের আছে একশো টাকা ভাঙ্গিয়া, একটা হইলো যা তো ভাঙ্গিয়া যদি কয় তাহলে তো ইমাম সাহেবের নিকট জায়েজ আছে। সাহেব আলী বলে উভয় স্রোতের মধ্যে জায়েজ, সাহেব আলী বলে উভয় স্রোতের মধ্যে জায়েজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দলিল হলো যে পুরা তার দিকে পুরা স্তূপের দিকে বাইকে সম্পৃক্ত করা এটা মুতাআসসা সম্ভব না, কঠিন অসম্ভব। কেন? এখানে মুবিউ মজহুর সামানু মজহুর, আর বাইয়ের মাঝে শর্ত হইল মুবি এবং সামান কি থাকতে হবে, মালুম থাকতে হবে। মুবি কেমনে মাঝোর এবারে কইতেছে স্তূপের মধ্যে গম যা আছে এক কেজি করিয়া তোমার কাছে আমি বেচলাম এক টাকা করিয়া পুরাটা, কত কেজি আছে জানা নাই। যখন কত কেজি আছে জানা জানা নাই তাইলে একটা সামান মজুর হইল, কারণ যদি জানা থাকতো একশো কপিস তাইলে একশো টাকা দাম, এখন যেহেতু জানা নাই তাহলে সামান মজুর। আর মুবি মজুর এবং সামান মজুর হইলে এটা মুফজিলাল মুনাজা, যেহেতু মুফজিলাল মুনাজা এই কারণে এই বাইকই নাই যায়। বাকি কথা হলো একজন আকেল বালে মুসলমানের কৌরকে যদ্দূর পর্যন্ত যায় সাব্যস্ত করা যায় সম্ভব হয় তদ্দূর পর্যন্ত যায় আমরা সাব্যস্ত করার জন্য চেষ্টা করি। তো এখানে আকারের দিকে যদি আমরা সর্বনিম্ন এক কপিস, এক কপিসের নিচে তো আর হইতে পারে না, আকারের দিকে যদি আমরা বাইকে ঘুরাই দিই আর এটা তো মালুম এক কপিসে এক কপিস এটা এক দেড়হামের বিপরীতে এতটুক তো মালুম, সামান্য মালুম হইতেছে মুবিউ মালুম, তাহলে আবার বাইকই হয়ে যাবে জায়েজ হয়ে যাবে এক কপিস। প্রথমে এই কথা বলছি যে এই জায়গার মাঝে যে স্তূপের মধ্যে গম আছে এক টাকা করে কপিস তোমার কাছে বিক্রি করলাম সবটা, এরপরে টাকার লেনদেনের আগে ভাই বলে দিতেছে যে ভাই এখানে একশো কেজি আছে বা একশো কপিস আছে, কিংবা মুস্তারি কয় দাড়ি পাল্লালে মাইপে ফেলাইছে মাইপেয়া একশো কপিস দাড়ি করে ফেলাইছে, যে হালত যেটা ছিল যে হালত জায়েজ হয়ে গেছে মসজিদের মধ্যে, যেহেতু জেহালত জায়েল হয়ে গেছে সুতরাং পুরাটার মধ্যে বাই জায়েজ। আর এটা এরকম যে এক কাপিজের মধ্যে যে জায়েজ হয়েছে আকালের মধ্যে আমরা জায়েজ করছি যে এটা ফেকার মধ্যে আরো নজির আছে দৃষ্টান্ত আছে, আমি জোর করিয়া যে কইয়া দিলাম যে যেহেতু আকালে একটা আর একটা মালুম সম্ভব তাহলে একটার মধ্যে আমরা বাই জায়েজ করছি এটা ফেকার মধ্যে নজির আছে। যদি কোনো ব্যক্তি কয় কুল্লু দিরহামি আলাইয়া লিফুলানি কুল্লু দিরহামি আলাইয়া, অমুকে একজনে স্বীকার করে বলছে ভাই তোমার কাছে তো আমার সব টাকা, তুমি তো আমার কাছে সব টাকা পাও কুল টাকা পাও, তাহলে এই ক্ষেত্রে সমস্ত ফুকাহে কারণ একমত যে কুল টাকা কইয়া যদি এভাবে যদি কেউ বলে তাহলে এক টাকা তার উপরে হওয়া যাবে, যদি শিকার পরিষ্কারভাবে না করে তাহলে ফায়সালা এটা করে দিতে হবে যে এক টাকা তোমার দিতে হবে। ওই বেলা তো যেবেলা পায় এই বেলা তো জানাই নাই, জানেই না, মনেই নেই। এবারে এই বেলা কইতেছে যে লিফুল্লা আনি না লাইয়ে কুল্লু দিরহামি, তাহলে পালাই দিরহাম ওয়াহিদুন বিল ইজমা, যে অমুকের জন্য কুল টাকা, অমুকে আমার কাছে কুল টাকা পা বা তুমি আমার কাছে কুল টাকা পাও, এইভাবে মুফহামভাবে যদি কেউ বলে, এরপরে কুলের ব্যাখ্যা যদি না করে তাহলে কাজী ফয়সালা করবে কয় টাকা? এক টাকার ফয়সালা করবে। তাহলে ওই জায়গার মধ্যে আকাল যেটা এটার উপরে কি করা হয়েছে? আপনি সাহেব আইন আপনারও কিন্তু ওই জায়গার মধ্যে এই কথাই বললেন যে এক টাকাই হবে ওই জায়গায়, তাহলে এই জায়গার মধ্যেই হবে না কেন? এই জায়গার মধ্যে তোমার কাছে বেচলাম, অথবা এক টাকা করে স্তূপের গম তোমার কাছে বেচলাম, একশো একশো একশো একশো কফিস আছে। এই উভয় সুরতের মধ্যে কি আছে? পুরাটার মধ্যেই ভাই যায় আছে। তো সাহেব আইনের দলিল হইল যে এখানে রুবি এবং সামান যেটা মজহুল কইতেছে না, এটা বায়ে এবং মুস্তারির হাতি, বায়ে এবং মুস্তারি এই জাহালতকে দূর করে দিতে পারে। বায়ে যখন কইল যে এখানে যে স্তূপ আছে স্তূপের মধ্যে থেকে এক কপিজ এক টাকা কইরা তোমার কাছে পুরাটা বেচলাম, তো আমার বায়ে ইচ্ছা করলে সে বলিয়া দিতে পারে এখানে একশো কপিজ আছে, কিন্তু তাহলে এই যে হালতটা দূর করার ক্ষমতা কার হাতে? বায়ের হাতে। অথবা মুস্তারি নিজেই এটা মাইপিয়া ফেলাইতে পারে, মাইপিয়া এটা মজলিসের মধ্যে এই জিনিসটারে ফাইসালা করে ফেলাইতে পারে। তাহলে এখানে যে জাহালতটা আছে জাহালত এইটা দূর করার ক্ষমতাও কাদের হাতে? বায়ে এবং মুস্তারি। আর এই জাতীয় জাহালত যেটা দূর করার সাধ্য ক্ষমতা বায়ে এবং মুস্তারি থাকে, সেই জাতীয় জাহালত মুজিলাল মুনাজা হয় না, মুজিলাল মুনাজা। আর মুজিলাল মুনাজা না হইলে এটা বায়ে যে মানে এটাও আর থাকে না, যখন বায়ে মানে রইল না। সুতরাং যদি অফিসের সংখ্যা উল্লেখ নাও করা হয়, যেহেতু জাহালত দূর করা তাদের নিয়ন্ত্রণেই আছে, সুতরাং এই জায়গার মধ্যে এটা জাহালতে ইয়াসিরা, আর জাহালতে ইয়াসিরা এটা দূর করার ক্ষমতাও তাদের আছে, সুতরাং এটা মানে বায়ে না। সাহেবেন তাদের কৌলের সপক্ষে একটা দলিলও দিতেছে যে এটার ক্ষেত্রে তো আপনিও ইমাম সাহেব আপনিও একমত আছে, যে এক বেড়া দুইটা গোলাম আছে, দুইটা গোলাম একজনের কাছে বেচছে, কইছে যে এই দুইটার মধ্যে একটা তোমার কাছে দশ টাকায় বেচলাম, তুমি যেটা ইচ্ছা এটা নিয়ে যাও। ওই বেটা দশ টাকা দিয়ে গোলাম কিনছে, এখানে যখন কিনা কিনার সময় কিনতে আছে যখন, তখন তো মুবিমা ঝুল, মুবিমা ঝুল না, যতক্ষণ পর্যন্ত একটা সে নিজের জন্য ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত মুভি তো মাঝুল মাঝুল থাকতেছে। এখানে কিন্তু আপনিও বলেন যে হ্যাঁ তো এটা তো এইটা তো মা জাহালত দূর করার দায়িত্ব মুস্তারিরই, মুস্তারি এনে বাস কইব যে এটা আমি নিলাম, তো যেহেতু মুস্তারি এটা ইয়া জাহালত দূর করে এটা নিয়ে গেলে মুভিও হেনে কি হয়ে যেতেছে মালুম হয়ে যেতেছে, এই জায়গার মধ্যে বাই যায় যাচ্ছে যেহেতু মুস্তারি এই জাহালত দূর করে ফেলাইতে পারে। তাহলে এই জায়গার মধ্যে তো আপনি বলেন যে কেউ যদি দুইটা গোলাম এইভাবে বেচছে আর দুইটার মধ্যে একটা বেচছে আর নির্দিষ্ট না করে তাহলে ভাই জায়েজ হয়ে যায় মুবি মজুল হওয়া সত্ত্বেও, এখানে যে হালত আছে কিন্তু এই যে হালত এসিরা এবং এই যে হালত দূর করার ক্ষমতা মুস্তাজির আছে, এই কারণে এই জায়গার মধ্যে আপনি জায়েজ কইছেন, তাহলে ওই জায়গার মধ্যেও কী হবে? জায়েজ। আচ্ছা طعام بعد سبرة طعام كل قفيز بدرهم جاز البيع في قفيز واحد من داري هنيفة سبرة تو داري بلا تو دا تو دا ولو استو تو دا ومن باع سبرة طعام ওই তুদা লেখছে ওইখানে তুদাই লিখছে তুদা মানে ইসো ওমান বা সুব্রত তো আমি কিসিনে খানে কা তুদা বেছে খানার স্তূপ বেছে শস্য কুল্লু কাফিজিন বিদিরহানি তুদাকে হার এক কাফিজ এক দেহামকে মোকাবেলা এইখানে স্তূপের মধ্যে যে গম আছে প্রত্যেক কাফিজ এক টাকার বিপুল জাজাল বাইউফি কাফিজিন ওয়াহিদিন ইন্দা আবি হানিফা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন দেখি সুরত মে এক কাফিজ কে আন্দর বাই কিয়া হোগা জায়েজ ইল্লা ইউসাম্মা জুমলা তাকুফ জানিহা মগর ইয়ে কে বয়ান কর দে তমাম কাফিজু কো তো সব কে আন্দর বাই জায়েজ হ্যাঁ কইছে এই স্তূপের গম এক দেড়হাম করে দেয়া তোমার কাছে বিক্রি করলাম এরপরে কইছে যে এখানে আছে পঞ্চাশ কপিস যদি এই কথা বইলে দেয় তাহলে টোটাল দার মধ্যে কি হবে ভাই যায় ইলা ইউসাম্মা জুমলা তাকুফ জানিহা ওয়া কালা ইয়াজুজু ফিল ওয়াজহাইন আর সাহিবাইন ফরমাতে হে ইয়াজুজু ফিল ওয়াজহাইন দুনো সুরত মে জায়েজ অর্থাৎ জুমলা কুফ জান তসমিয়া করো আর জুমলা কুফ জানের তসমিয়া না করো ওই সুরতের মধ্যে পুরা কার মধ্যে কি আছে ভাই লাহু ইমাম সাহেব দুলি আন্নাহু তাআযার সরফ ইলাল কুল্লি লিজিহালাতিল মুবি ওয়াস সামান ইমাম সাহেব বলেন যে বাইকে বাইকে পুরাটা পুরা স্তূপের দিকে বাইরকে সম্পৃক্ত করা এটা মুতাযযার কঠিন সম্ভব না অসম্ভব কেন লিজিহালাতিল মুবি ওয়াস সামান এখানে মুবি ও মজুল সামান মুবি মজুল কেন কারণ তুদার মধ্যে কয় কেজি আছে কয় শেয়ার আছে কয় কফিজ আছে এই কথা বলে নাই তাহলে মুবি মজুল হইল তাহলে মুভি জন্ম ঝুলে লোতে মুভি ঝুলে লোতে সামান এমনি ঝুল হয় লিজি হালাতিল মুভি ও সামান মুভি ও সামান মজুল হনু ফাইসরা ফুইলাল আকাল তো বাইকো ঘুমায়া যায়গা আকাল কে তো কারণ একজন আকেল বাল এক মুসলমানের কলকে যদ্দুর সম্ভব যায় সাব্যস্ত করার কারণ দেওয়া তো দূর কি করতে হবে মগর একে দূর হয়ে যায় জাহালত বিতাসমিয়াতি জুমলাতিল কুফজা তমাম কফিজু কো জিকির করনে সব কবি যদি উল্লেখ করেন তাহলে টোটাল দার মধ্যে কি হবে জায়েজ আও বিল কাইলি ফিল মাজলিস একটা হলো যে বায়ে বইলে দিছে যে এখানে 100 কবি যাস অথবা মুস্তারি বাবায়ে যেই কাই করছে মাপছে মাপতে এটার পরিমাণ কি করে দিছে মাজলিস শর্ত মাজলিসিতে ফির জুদা হয়ে গেলে গেলে আগদি কত আও বিল কাইলি ফিল মাজলিস মাজলিস দুটার সাথে সম্পৃক্ত তো স্মিয়ার সাথেও আবার কাইলের সাথে আও বিল কাইলি ফিল মাজলিস মাজলিস কে আন্দর এনি মাজলিস সে আক কে আন্দর কাইল কে ওয়া সারা হাযা কামা লাউ আকর ওয়া ক্বালা লি ফুলানিন আলাইয়া কুল্লু দিরহামিন ফা আলাইহি দিরহামুন ওয়াহিদুন বিল ইজমা আর এ এইসা হো গিয়া জেসা কি কিসি নে ইকরার কিয়া আর কাহা লি ফুলানিন আলাইয়া কুল্লু দিরহামিন ফুলানা শখ কে লিয়ে মুজ পর কুল দিরহামে পালাইহি দিরহামুন ওয়াহিদ বিল ইজমা তো উস পর এক দিরহাম ওয়াজিব হে বিল ইজমা সাহেবাইন আর ইমাম বাবুনি সব কিনে ভিলেজ মাদারামুর দিল সাহেবেন। এই তো গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল যে এক কফিলের মধ্যে জায়েজ হবে, বাকি দুজন কি হবে না জায়েজ। লাহুমা সাহেবেন ان الجهاله بيدهما ازالتها ومثلها غير مانع كما اذا باع عبدا من عبدين على ان المشتري بالكيا ولهما سادن کی دلیل ہے ان الجهاله بيدهما مبيع اور سامان کا جہالت جو ہے یہ بایع اور مشتری کے ہاتھ میں جہالت کا جتا سے যে তাদের অধীনে আছে, তাদের নিয়ন্ত্রণে আছে। ও জাহালাত বিয়াদিহিমা ইজালাতুহা, এই জাহালতটা দূর করার নিয়ন্ত্রণ এদের দুজনের হাতে, তাদের বায় এবং ওয়া মিসলুহা গাইরু মানি, আর ইস জাইসে জাহালত বাইকে আন্দর মানি, এই জাতীয় জাহালতে তারা বাই মুশতারি কে লিয়ে দু মে সে জো ভি চাহিয়ে ও লে যায়, তার খিয়ার আছে, অধিকার আছে, যে রাখছে এই জায়গার মধ্যে তো মু বিক্রি হয়ে রয়েছে, মজুল হয়ে রয়েছে। কিন্তু তারপরে আমরা এই জায়গার মধ্যে আপনি ইমাম সাহেব আপনিও বলছেন এই জায়গার মধ্যে কি হবে বাইরে যায়, কারণ এই যে হালত এটা দূর করার দায়িত্ব কার, মুশতারি, আর এই যে হালতটা যে হালতে ইয়াসিরা, এই যে হালত মুজিলাল মুনাজান, যেহেতু মুজিলাল মুনাজান তো মানে বাইরে, যেহেতু মানে বাইরে তো তাহলে এটা কি আছে শুনি, যখন এটা যায় আছে তখন এটাও কি হতে হবে। ثم اذا جاز في كفيل واحد عند ابي حنيفه فللمشتري الخيار لتبرك الصفقه عليه انا امام ابو حنيفه رحمه الله عليه مسلك তো এটাই যে জুমলায়ে কুজানের মধ্যে জায়েজ হবে না, এক কফিজের মধ্যে কি হবে জায়েজ, এমন জানে এক কফিজের মধ্যে ভাই জায়েজ হইছে, এই ক্ষেত্রে মুশতারি সে তো পুরা স্তূপ নেওয়ার জন্য আসছিল, এক কফিস দিয়ে তার যে জরুরত এবং হাজত এটা পূরণ হবে না, যেহেতু তার জরুরত এবং হাজত পূরণ হবে না, বাকি বাইস হয়েছে কেন এক কফিসের মধ্যে, বাকি কফিসের মধ্যে বাকি হয়নি সহি হয়নি, এক কফিস নিয়ে তো সে কোনো কিছু করতে পারবে, এই কারণে তার জন্য খিয়ার থাকে, সে ইচ্ছা করলে এক কফিস এক টাকা দিয়ে নিলে নিতেও পারে, আর ইচ্ছা করলে সে অনুগম তার কাছ থেকে নাও, কারণ এখানে তাকরিকে সবকা হয়ে গেছে, আর তাকরিকে সবকা যদি হইয়া যায় তখন মুশতারি কি থাকে খিয়ার থাকে, তাকরিকে সবকা কি সে তো স্তূপের পুরা গম কিনছে, চুক্তিটা হয়েছে সবকাটা, সবকা মানে চুক্তি, চুক্তি চুক্তিটা হয়েছে পুরা স্তূপের উপরে, এখন পাইতাছে মাত্র কি এক কেজি বা এক শেয়ার বা এক কপি, এক কপিতে তো তার উপরে তার সে চুক্তি করে নাই, সে চুক্তি করছিল পুরা স্তূপের উপরে, এবং চুক্তি বাস্তবে নিতেছে মাত্র এক কপিজের মধ্যে, যেহেতু তার মানে সব কাজটা ছিল সবকার মধ্যে তাপরে কাইছে গেছে, সবকাটা এটা ভেঙে গেছে, অতএব তাফারুকে সবকার কারণে এই জায়গার মধ্যে তার খিয়ার থাকে, অর্থাৎ ইচ্ছা করলে সে এক শেয়ার নিবে না, অথবা ইচ্ছা করলে ভাই আমি এক শ্রেণীর কী করব, এটা আরও আমার জন্য সমস্যা, আমি নিব না, সুম্মা ইযা জাযা ফী কাফিলিন ওয়াহিদিন ইন্দা আবি হানিফা ফালিল মুশতারি আল খিয়ার লিতাফাররুকি সাবকাতি আলাইহি, সুম্মা ইযা জাযা ফী কাফিলিন ওয়াহিদিন যে বায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজদীক এক কফিজ মে জায়েজ হওয়া ফালিল মুশতারি আল খিয়ার, সো মুশতারি কে লিয়ে খিয়ার হে লিতাফাররুকি সাবকাতি আলাইহি, হ্যাঁ ইসমে সাবকা মে তাফরিকা আনে কি ওয়াজহ সে লেনে আর লা লেনে কা উসকা কিয়া হে وكذا إذا قيل في المجلس أو سمى جملة كفزانها إمام أبو حنيفة رحمة الله عليه مسلكه প্রথম দফাতে বাই হয়ে গেছে এক অফিসের মধ্যে বাই যখন স্তূপের মধ্যে জাগম আছে পুরাটা তোমার কাছে এক দেড় হাম এক অফিসের বিপরীতে এক দেড় হাম করে কি করলাম বিক্রি করলাম তো যাই দিচ্ছি কত কত টুকের মধ্যে এরপরে মসজিষের মধ্যেই বাইয়ে কইতেছে যে বাই এখানে কত আছে একশো কোটি বা মুস্তারি নিজে মেপটা দেহে এখানে কত আছে একশো কোটি এইখানে এই জায়গার মধ্যেও মুস্তারি কি আছে তবে এই জায়গার মধ্যে তাফরিকের সবকার কারণে না সবকা তো ঠিকই আছে সবকার মধ্যে তাফারুক আসে নাই তো কারণ এই পুরা গমের উপরে তো সে ইয়া করছিল এইখানে কি একটা হইলো আসলে এই বেড়ায় মনে করছিল যে এনে পঞ্চাশ কেজি হইব তার পঞ্চাশ কেজির টাকাই আছে এখন মা বলার পরে একশো টাকা তো নাই তার কাছে কিংবা সে মনে করছিল যে জায়গার মধ্যে একশো হবে ওই সে পঞ্চাশ তার দরকার তো একশো পঞ্চাশ নিয়ে কি করবে তাইলে এই জায়গার মধ্যে তাত্রিকে সৎকার কারণে না বরং এই জায়গার মধ্যে তার যাদের হাজত এবং জরুরত যেটা ছিল সেই হাজত এবং জরুরত অনুযায়ী হয় নাই তার ধারণাইও কমাচ্ছিল কিন্তু ধারণার বিপরীত হয়ে গেছে এই কারণে এই জায়গার মধ্যে কি হবে না খেয়ার থাকবে এই জায়গার মধ্যে কি থাকবে খেয়ার থাকবে কারণ এটা নিয়ে যদি তার কাজই না হইল তাহলে সে নিবে কেন সে আগে মনে করছিল এখন যখন বলছে বা এখন যখন মাপছে তখন তার মনটা এটা ভুল হয়ে গেছে তার মনটা এটা কি হয় না ঠিক ইসি তরহ খিয়ার হ্যা মুস্তারি কে লি কাজা কিলা ফিল মজলিস জবকে নাপা যায় মসজিদ কে অন্দর অসম্মা জুমলা তা কুফজানি হ্যা ইয়া তো বয়ান কিয়া যায় তমাম কফিজু কো তো ইস সুরত মে ভি কিস মুস্তারিকা কিয়া হ্যা কিয়া লিয়ান্নাহু আলিমা বিযালিকা ইসলিয়ে হে তো জানা দরদাম কইরা চুক্তিপত্র করছি তখন মনে তো করছিল পঞ্চাশ এখন যে হে যে না পঞ্চাশ না এখন এহলে পরিমাণটা সে জান লিয়ান না হুয়া আলিমা বিহি জালিকাল আন ইসলিয়ে কেউ সে বারে মে আভি কিয়া কিয়া মালুম পালাহুল কিয়া এটারে খেয়ারে কাশবো বলা মাইনা সতরে বই লেখে এটারে কি বলা হয় কিয়ারে কাশ আগে কাশবো ছিল না এখন কাশব হয়েছে এখন কাশব হওয়ার কারণে এখন তার এটার খিয়ার এই খিয়ারের নাম হলো খিয়ারে কাশ কামাই যা রাহু আলাম এখন রাহু বক্তাল ভাই এটা এরকম হয়ে গেল যেরকম একবেলা কইলো যে তোমার ওই যে জিনিসটা বা হ্যাঁ বললো যে আমার যে ওই জিনিসটা এটা তোমার কাছে ব্যস্ত আছি কত এত টাকা আচ্ছা ঠিক আছে আমি এত টাকা নিলাম কিন্তু পরে দেখা ওই জিনিসটা যেটা মনে করছিল এটা না কয় ভাই এটা আমি নিতাম না তো যে কোনো জিনিস কেনার পরে ওইটার মধ্যে কি থাকে কি আরে জুড়িয়া থাকে এটাও ইনসে ঠিকই চুক্তি সব ঠিক হয়েছে কি আরে কাজ হয়ে গেছে কি আরে কামাই যা রাহু আলম একুন রাহু দল ভাই জেসে কে কিসি নে খরি দেখা আগে চুক্তিপত্র হয়েছে তারপরে দেখছে কিন্তু আলম একুন রাহু আফতাল ভাই বাইয়ের সময় এটা রেখে সে কি করে নেই দেখে